بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايا جو الله رنامي إنا أنزلناه في ليلة القدر نشجي أمي قرآن أبترين كوريا چي مهمان نتو رجوني تي وما أدراك ما ليلة القدر আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত।